احتکار کرنا انسان کے خوراک کا اندر مانگ خیٹر مدد دیگر خود اندر کرا اور حق کے ربکل نہ کرا سننے کے سننے کے پتہ علاج نہ پر بہائم تو تو مانو سے کھٹ جا بلتی ہے تو تو سپر جنتے کھٹ جا منتما جدا کہ شہر والا تو دیکھے احتکار دارا دورا میں ہوئی سکتی ہوئی تو تو جدی شہر میں بھائیتی کے کیا شہر میں مال آمدنی ہوتے سے آمدنی کرتے سے وہاں بھائیتی کا آمدنی کرو والا تو سکتی جا پھر شہر میں مال آمدنی کل بھی تاکتے تو تو سکتا مال کنی رہا کلکتے احتکار کرنا یہ حق کرنا انسان اور بحرین کے خوراک کے اندر مسلمان سکتا دکھایا نہ جائے یہ احتکار شہد کے اندر سروسی کرے سر احتکار ہوتی بلا دن اور شہر میں جو کھتی گرست ہوئے کی پاس احتکار ہے دارا جی شہر والا کی ہوئی اگر دونوں سیدھا نہ ہو تو اس کے اندر کوئی ملائقہ نہیں جدی شہر والا خود ہی گرست نہ ہو تیرے من گرست ہے ترقی کرا جدی گنا کرا انہیں اسویدھا وہ آس کو بھی دلیل قول علیہ السلام الجار المرزوق جو جار ہے بھارت سے کیا ہے انہ والا ہے جار تو چھٹنا ہوگا نا جی یہ بھارت کا ذرا آمدنی کرے مرضو کو مطلب رزق کا اس کی برکت ہو تھا ہمارے اس کا رونی کی ہوئے برکت ہو اور محرطہ کے لوگ مرون اور جو احتکار کرنے والا ہے ہم سے کوئی ایک مرون ہم سے کیے بھائی مارولا کر سکیے کہ مرون ہے دیو چوش ایک اور تو کی مرون ہے یہ شیخ کافر ہندر کے مرون بلا ہے ایک پیسے کافر ایک پیسے مانگنا ہوتا کہ شیر صالحینی میں دیگر ننا ننا شیر صالحینی میں دیگر پیسے لینا وہ تعالیٰ کا بھی حق القرآن کیونکہ وہ اس قرآن کے ساتھ عام لوگوں کا قرآن کا تعالیٰ ہے یہ کہتے ہیں جو سمجھنا خودی کا یہ سمجھتے سمجھتے پھر امتناع عن البيع اور روکنا بائک بیچنے سے تم خدا مت کر رکھ لا پیسا دیکھے کہ یہ تو جا ابطال ہوتے ہی عام لوگوں کا حق کا ابطال رہتا ہے ہم کے حق کے ابطال کرتا ہے آج کی اور تو دیکھ کو ہم رہا ہے کام کر دینا معاشرے زندگی ہم کو ہم کھٹ دن کے بچے ہو گیا شہر والا کو بکرا میں سے کہنا لگے ضرور بکرا خوبصورت کی حق کے ذریعے سے تلقی کے ذریعے سے شہر والا کے ذریعے سے نہیں ہوگا اگر شوق کی ہوگا نا ہوگا نا بأن كان المسلم كبيرا موت برا لن الخابس بالكي من ذلك إضرار بليه مقل قمت كيف هو رقم والا ہے اپنے ذاتی چیز کو بغیر ضرور سیدھا کر اپنے گائے کو اوپر ختی کو رہا ہے تاکہ ذاتی ہو تو مانسے کی گرسے روائے حق سے روائے قضاری کا تلقی ہے حضر جرمان ایسا کرنے میں دے تقسیم یہ تقسیم کے بجے تلقی اور تکی جنی خطی گرس پر کلی ہم دوسر جائز ہونا خطی گرس پر جائز جناب تمہیں دو مول بازار بھی جیسے جگہ مستم لگا جو مول کو علامل کینیا سب زمائلہ بازار جو ملک مول پڑھنیا آشتے آتا دوچے دنوں میں بخرا مائزہ علم یزو بخرا کا ضرورتی نہ ہو کرنے بھی انسکان اور مصر کرنے لکو اس طور فہادت لینن نبی صلی اللہ علیہ وسلم طرف کے جرابی حضور پاک صلی اللہ علیہ وسلم فرمایا طلب کے جرابی سے راستی کے کے سے تمہیں مال اتنی آستے سے بھائیتی کا اتنی آستے سے راستہ میں سے کیا کہ تمہیں کی کو لکین دے کالو حالا اذا لم یوت لبیس ملتا کا عرق کر دیا ملتا کے عرق کر دیا اگر وہ پوچھنا رہا ہے ملتا کی تجا کو راک سیر الوارد شاہر کی کیا ہے نرخ کو نرخ کی ایک مجھے بادر کی طرف سے جزو دی دی کی کو روائی سنو ہم کو ہوئے نام جن بادر والا خودی گرست ہو بنائی ہو سارل بازار والا ہوتی گروست ہوگ پر نہیں جو دیشتے بازار منڈل کا تو آسے جگہ صبح رہ لے یا کیوں ہوئے ہوں کو آج دی بازار منڈل کا تو آسے دنیا میں کے دیا دو پہلے مکتو ہوگی ہے سارون والا دام دام کی مکت وہ فارسی تر نرخ بلا نرخ اتنی این لمبر سا ہوا مکرد اسینا سلاکین اگر یہ اس کو مکرد ہے یعنی بازار کی قیمت کو پاسر مکرد ہوا مکرد ویسے فیلوہ دہینے فیلوہ دہینے تو یہ بازار والا کی ضرور سیدہ ہوگا نہیں لینوں بازار کیوں کہ قدری کرنا فیلوہ دینا ان کو ساتھ تازہ شدہ دکانہ دیتے سے بھائی اور تفسیر سے احتکار بالاقوال مخصوص کرنا احتکار کو کس کے خوراک کے سب حج کے لیے سنا سوتنا جی کل ہنتا تو شاہی جیسا کہ ہنتا شاہی ہے تین بھوسی ہے اور فقط اسپس اور تے پرکار گھاش جن اگر سیدھا مقصد جن جنہوں نے جو شہدہ سے احتکار کر رہا تھا جہاں شاہد انہوں کو بگرست ہوئے کلے کلے بھائی مکتے ہیں کوئی کہنا زابن او بلزتن او سابن چاہی شون ہو چندی ہو قبر ہو اس نے ار محمد جن انہو کار لا احتکار محمد صلی اللہ علیہ وسلم قبر مندی کن کلے بھائی احتکار نائی جناب قبر مجھے احتکار नाई बोलते ना কেমন অজ্ঞান অতদে মানুষ জীবন মরণের উপরে নির্ভর করে না, একটা ভুল মধ্যে আগুটা মানুষের জীবন মরণের উপরে কি করে না নির্ভর করে, এই জন্য কি মধ্যে নাই শিয়ালের মধ্যে হেতকার নাই, খায় মানুষ বাঁচতেছে না কাপড়। আর অভিবেশ জেনে অভিবেশ তিনটা রাহি দিতে চল, অভিবেশের মধ্যে রাহি দিতে চল, রাখতে পারব যে কোনো কারণে কে হোক চলার হোক যে কোনো জিনিস হোক যেটা চাই খাইতে হোক বা অন্য জিনিস হোক তিনি ইদুয়ার মাসে কাউকে ইগাতে খাহার থাকে, ইয়া ইগাতে খাহার থাকে প্রতি হওয়া ইগা ইগাতে থেকে ভাই কারা হাতে আবানি বাতা ইন্দা বারা দরল মাহুদ আবান রতলা দরল মাহুদের একটা বার করেছেন জুমু তার আছে দিলা পর্যন্ত গেলাম মানুষের মধ্যে জরল হয়েছেন না খাদ্যের মধ্যে কে এতবাস করা অন্য অন্য জিনিসের মধ্যে এতবাস করার পর মানুষের তো ক্ষতিগ্রস্ত হয় না, উনি উর্বরা এতবার করছেন কে ইমাম আবু হানিফা আর হাইকোর্টে জরল এতবার করছেন কে হাউস সুম্মাল মন্দর তো ইজা কাছ যদি মন্দর তলিয়া না হয় গুদাম রাত করে রাখছে কিন্তু সময় লম্বা না ভাই সময় লম্বা করতে বলে যাবো না করবেন মানুষের অসুবিধা কতদিন واقعوں کا ویشن گناہ کا اندر دنیا اندر کرنا اگلا کا قیمت بڑھنے کا عزت ہوتی گئی مل دی بابا نے یہ دنیا کے تدا کرنا کھان سا لکھا وہ لگا تو مل گیا کہ وہ منتر تو دل دل پہنچ کر یہ منتر کسی دن والی دنیا مجھے شاستہ کرا دی دنیا مجھے سے شاستہ دونوں وقت ایک وقت مجھے بلتی بابا جن سے ہر وقت کی نمائی کھان سا لی جن پہلے اوپے اوپے شریع انہوں نے تک شاستہ ہوئے কিন্তু প্রথম দিকে যে স্বাস্থ্য দ্বিতীয় স্বাস্থ্য একটু বেশি হবে আমার কে আমি জন্য আমার ইয়ার কোন কাল বাদ হ্যাঁ মতন যদি কম হয় তাহলে কি হবে ভাই গুণাগার হবে হাজ আনা তাজার কম যাই হোক তাজার কম রেখে টেকায় পছন্দ দিলা অবশ্যই না দুধের বানের মধ্যে যা আছে দয়া খামো বাচ্চা খা খাই না ভাত এটা পুজো উদ্দেশ্য থাকে তাহলে এর মধ্যে শিকারী মাহমুদ কাজের উপজনকে শাস্তি দিবে কোনো ব্যক্তি যদি কাজ চালিয়ে জন্য অপেক্ষা করার জন্য সে মাহবুজ করে থাকে তাহলে শাস্তি তার ভালো অভিযান হবে আর কোনো ব্যক্তি এবার কি না মূল্য বেশি হইলে আমি ছেড়ে ঢুমু খাদ্য আটকে রাখছি ভাই অধিক মূল্য হইলে আমি ছেড়ে ঢুমু তাহলে এটা শাস্তি হবে হালকা আর এটা হইলে কঠিন শাস্তি হয়ে যাবে হবে তো ভাই তার নিজের জমিনে ঘটন কি করছে ভাই সে কোথাও তো করে রাখছে আমার জ্বালা বা হু বিবেলা দিনে আসা অত মান কি করছে ভাই আমেরিকা থেকে আমদানি করছে রাশিয়া থেকে আমদানি করছে বলা দেয় খাতে লাইস আর বিম হতে চলে সে মোটাকে জ্বালা বা আমদানি আমার জ্বালা কৃষ্ণে কৃষ্ণা আমদানি মানে না ভাই আমার বলো নিজের জমিন যদি ফসল হয় কেন খারসু হক কি তার ব্যক্তিগত হক না হয় জমিনের ফসল তার ব্যক্তিগত হক না হয় কেন সে ফসল না করে দেখি গারো ধরে ফসল করে দেবে বা লানে তালা বি হক আমা দিনে আম কোকা হক কাওয়া বসে পা নিয়ে ফসলের অধিকার সাথে সম্পৃক্ত না শহরে আগের বছর জিনিস করছে সাধারণত যে সমস্ত আমদানি করা হয় এরকম বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে চুক্তিবদ্ধ থাকে আমদানি বিভিন্ন এলাকা থেকে করা হয় বিভিন্ন শহর থেকে, কিন্তু স্বাভাবিকতিতে যে শহর থেকে আমদানি করা হয় এই শহর থেকে আমদানি করছে না, সে অন্য শহর থেকে আমদানি করছে, তাহলে মতো বস্তুর মুক্ত হবে। আমদানি করতে পারবে না যদি জনসাধারণের ক্ষতি হইতেছে কন্ট্রোল না করা দ্বারা জনসাধারণ ক্ষতি হইতেছে, যেমন ব্যক্তি ব্যক্তি হিসেবে মধ্যম ব্যক্তি তাকে নিষিদ্ধ করো ভাই আর সামনে এই ধরনের করলাম আবার তাকে কোথায় জনসাধারণ ক্ষতি হইতেছে এতে জনসাধারণ কি সরকারের তাদেরকে কন্ট্রোল অর্থাৎ তাদের এত এত কমিটি বেসতে হবে এর অধিক বেসতে পারবা ইল্লাবি কাসি মগর কিসকে জরিয়া কন্ট্রোল কে জরিয়া এই মানুষের হুকুককে যে রক্ষা করতে গিয়েছে তাফসির বিধি তার কোন দিক নাই এবং সে বাধ্য হয়ে কি করবে তাফসির করবে বাহিনী দেবে বাসা ইসব মুলাইকা নিয়ে তাফসির কে না আগলে ভাইকে মূল ভাই কিন্তু আগলে ভাই হচ্ছে কি যারা নির্ধারণ করতে গিয়েছে প্রত্যেক দলের অস্ত্র প্রচলিত আছে, এবার ব্যবসার উদ্দেশ্য আর মানুষ ডান নামে থাকে, এতে যেমন ব্যবসায়ী চলে একদম বিদ্যুতে একদম লোক আছে যে সব এরা কি করে ব্যবসা করতেছে ভাই অস্ত্র শস্ত্র কিনে এসে যান এরা যায় যেখানে যেমন যারা ভাতায় মশ হয়ে গেছে আগুন লাগছে আগুন ধরছে ফুল দিয়া আর আগুন ধরে দিলে আবার কম হয়েছে